السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا ধারাবাহিক আলোচনায় আলোচনা করছিলাম পাপ নিয়ে, অপরাধ নিয়ে। আজকে আলোচনা করব পাপের শাস্তি, যে হদ বলা হয়। আমাদের সৌদি আরবে দেখেছেন অমুকের উপরে হদ কায়েম হয়েছে। হদ কায়েম হওয়া, হদ মানে কি? হদ মানে হচ্ছে নির্ধারিত দণ্ডবিধি, নির্ধারিত দণ্ড, এমন কোন অপরাধ যার নির্ধারিত শাস্তি আছে, একে বলা হয় হদ। ইসলামে বড় বড় কিছু পাপ আছে যার নির্ধারিত দণ্ডবিধি আছে, যাকে হদ বলা হয়। আর হদ মানে হচ্ছে সীমা। হদ আমাদের বলে চৌহদ্দি, এই হদ মানে হচ্ছে সীমা, চতুর্সীমা ইত্যাদি। শরীফ আলী ভাষায় হদ হল আল্লাহর অধিকারে নির্ধারিত অনিবার্য শাস্তি। আল্লাহর পক্ষ থেকে সেই শাস্তি সরকার মানে প্রয়োগ করবে, সেই শাস্তিকে হাত বলা হয়, নির্ধারিত দণ্ডকে হাত। এই জন্য বলা হয় মহান সৃষ্টিকর্তা তা সীমাবদ্ধ নির্ধারণ করেছেন। আর যেহেতু তা অপরাধীকে পুনর্বার অপরাধ করা হতে বিরত রাখে, তার জন্য পাপটাও সীমাবদ্ধ হয়ে যায়, অপরাধটাও সীমাবদ্ধ হয়। কারণ লোকে যখনই দেখবে যে অপকের জন্য হদ কায়েম করা হয়েছে, তখন লোকে ভয় করবে। এই জন্য হদ কায়েম করতে হয় লোকের সামনে। আপনারা দেখেছেন হাত কাটা জুমার মসজিদের সামনে, বিশাল ভিড়ে জনতার সামনে। আপনারা দেখেছেন চাবুক লাগানো জনতার সামনে, গোপনে করা হয় না। কোন কারণ যদি অন্য কোনো কারণ থাকে তাহলে গোপনে করা হয়, তাছাড়া লোকের সামনে। যেহেতু কোরআনে আছে হ্যাঁ, তো ওখানে আজাব লক্ষ্য করবে, লক্ষ্য করার ফলে যাকে আজাব দেওয়া হচ্ছে সে লাঞ্ছিত হবে, বেশি লাঞ্ছিত হবে। আর যারা দেখছে তারা কি করবে, শিক্ষা নেবে, ভয় করবে, ভয়ে শিক্ষা নেবে যে এরকম করলে আমারও হবে তাই। আর ফলে পাপ কম হবে, পাপ সীমিত হয়ে যাবে, এই জন্য একে হদ বলা হয়। আল্লাহর অধিকারে বলতে বোঝানো হয়েছে তা মানুষের অধিকার ভুক্ত নয়। মানুষের অধিকার ভুক্ত শাস্তি হলো কেসাস, আল্লাহর অধিকারে সেটা হলো হদ। আর মানুষের অধিকার, মানুষ করে খুন করে তাহলে খুনের কি আছে, কেসাস বলা হয় একে। খুন করাও দেখেছেন জামে মসজিদের সামনে কিভাবে খুন করছে, মানে খুনের বদলে খুন। কিংবা যারা দেশে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, যারা ছিনতায় ইত্যাদি করে বেড়ায়, তাদেরও শাস্তি হচ্ছে ওই খুনের বদলে খুন। তো কথা হচ্ছে কি, যে এটা হচ্ছে কেসাস। যদি কেউ কারো দাঁত ভেঙে দেয় তাহলে দাঁতের বদলে কি করতে হবে, দাঁত ভাঙা যাবে, তাই না? কেউ যদি কারো নাক ভেঙে দেয় তো নাকের বদলে নাক ভাঙা যাবে, এই হচ্ছে কেসাস। তাহলে হাত হচ্ছে নির্ধারিত শাস্তি। যেমন কেউ যদি অবিবাহিত অবস্থায় ব্যভিচার করে তাহলে কি করতে হবে, 100 চাবুক লাগাতে হবে, এটা একদম নির্ধারিত। কেউ যদি চুরি করে, চুরি প্রমাণিত হয় তাহলে কি করা যাবে, এই পর্যন্ত কবজি পর্যন্ত হাত কাটা যাবে, এবং হাত কাটা আপনারা দেখেছেন। তো মোট কথা হচ্ছে এটা হচ্ছে হাত, এটা হচ্ছে শাস্তি, নির্ধারিত শাস্তি এবং হদ। কিন্তু বান্দার হদকে যেটা বললাম, যেটা হচ্ছে খুনের বদলে খুন, নাকের বদলে নাক, আর দাঁতের বদলে দাঁত ইত্যাদি। হদ ও কেসাসের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন হদের শাস্তি মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে, যেমন চোরের হাত কাটা ইত্যাদি। কিন্তু কেসাসে এখতিয়ার আছে, খুনিকে হত্যা করা হবে খুনের বদলে, নতুবা তার বিনিময়ে রক্তপণ নেওয়া হবে। যদি রাজি হয়, যাকে খুন করা হয়েছে তার অভিভাবক বা তার ওয়ারেসিন যদি রাজি হয়, তাদের এখতিয়ার থাকবে। তিন রকম এখতিয়ার আছে কেসাসে, তিন রকম এখতিয়ার আছে। যদি তারা রাজি হয় তাহলে তাদেরকে মাফ করে দিতে পারে, খুনিকে মাফ করে দিতে পারে। আর যদি চায় তারা জরিমানা বা রক্তপণ নিতে পারে। রক্তপণ জানেন কত, এখানে প্রায় 3 লাখ রিয়াল, 3 লাখ রিয়াল হচ্ছে এখানে রক্তপণ। আর যদি বলে না আমরা আমাদের লোক আমাদের আত্মীয়কে খুন করেছে, আমাদের টাকা পয়সা দরকার নেই, আমরা চাই খুনের বদলে খুন, তাহলে কেউ মাফ, সরকারও মাফ করতে পারবে না। তখন কি করতে হবে, খুনের বদলে খুন, খুনের বদলে তাকে খুন করা হবে। এই কেসাসের এখতিয়ার আছে, কিন্তু চুরি করেছে, চুরি করেছে ধরা পড়েছে। এখানে যদি বাড়ি যা চুরি করেছে সে দিতে পারে, না না আমার চুরি করেছে সমস্যা নেই আমি ওকে মাফ করে দিলাম, কিন্তু হবে না। কারণ যখন সরকারের কাছে এসেছে ধরা পড়েছে এই অপরাধের ফলে তাকে শাস্তি দেওয়া হবে, আর সেটা হচ্ছে কি হাত কাটা হবে। কেসাসের সুপারিশ বৈধ, যদি খুনের বদলে খুন করা হবে তো যদি গিয়ে সুপারিশ করে যে না যা মানে কার সুপারিশ করবে, বিশেষ করে সরকারের কাছে সুপারিশ করবে, সরকারের কাছে সুপারিশ করলে সরকার কিন্তু সেটা গ্রহণ করতে পারবে না। সে সরকার আবার কার কাছে যাবে, যাদের আত্মীয় খুন করেছে তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কি করতে চাও বলো, তোমরা কি খুনের বদলে খুন চাও, না ক্ষমা করতে চাও, নাকি রক্তপণ নিতে চাও। যদি তারা যেমন বলবে সরকার তেমনি করতে পারবে। এটা হচ্ছে কেসাসের সুপারিশ বৈধ, কিন্তু হাদের সুপারিশ বৈধ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসামার প্রসিদ্ধ হাদিস আছে, আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, ওই যে কুরাইশের এক মহিলা চুরি করেছিল, দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাত কাটা যাবে, তো সবাই আশ্চর্যান্বিত মানে অবাক হয়ে গেল যে এই উচ্চ বংশের মহিলা মাখজুমি ছিল, তো তার যদি হাত কাটা যায় বিশাল ব্যাপার, তো যাও কি সুপারিশ করবে, তো ওসামাকে আল্লাহ ভালোবাসত, ওসামা গিয়ে সুপারিশ করলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ভাবসময়ে হাতের থেকে সুপারিশ করতে চায়, ওয়াল্লাহি লাও আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদ সরাকাত লাকাতাত ইয়াদাহা, আল্লাহর কসম যদি মুহাম্মাদের বেটি ফাতিমা মানে আমার বেটি ফাতিমা চুরি করতে তার হাতে, প্রসিদ্ধ হাদিস আছে। তো হাতের ব্যাপারে কোন সুপারিশ চলবে না যে না এর হাত না কাটা হোক, একে চাকু না লাগানো হোক, না এ ব্যাপারে সুপারিশ চলবে না। পক্ষান্তরে কেসাসের ব্যাপারে সুপারিশ চলবে, কারণ তাতে তিনটি অপশন বলা হলো, কেসাসের ত্যাগ শিকা ও ক্ষমা করা বৈধ, কেসাসের ত্যাগ শিকা ও ক্ষমা করা বৈধ, কিন্তু হাতে ত্যাগ শিকা বা অভিযোগ প্রত্যাহার করা বৈধ নয় যখন সরকারের কাছে পৌঁছে যায়। সরকারের কাছে পৌঁছে গেলে আর উপায় নেই, আপনি চোর ধরা পড়লো বাড়িতে ধরা পড়লো, আপনি তাকে মাফ হাতে পায়ে ধরলো মাফ করে দিলেন চলে গেল, সমস্যা নেই। কিন্তু যখন সরকারের কাছে পৌঁছে যাবে যে চোর, আর সরকার যখন তাকে ধরবে তখন আর কোনো উপায় নেই। বুঝতে পারলেন দুটো পার্থক্য, কেসাস এবং হাদ। হাদ বা দণ্ডবিধির বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য আছে হাদের, তা হলো হাদ হলো আল্লাহর অধিকার মানুষের নয়। মহান আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এ হচ্ছে আল্লাহর হদ, এর নিকটবর্তী হইও না, আর তিলকা হুদুদুল্লাহি ফালা তাআতাদুহা ওমান ইয়াতাআদা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল যালিমুন, এসব হচ্ছে আল্লাহর সীমারেখা আল্লাহর হদ, সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না, যারা আল্লাহ নির্দিষ্ট সীমারেখা লঙ্ঘন করে তারাই হচ্ছে অত্যাচারী। সূরা বাকারার 187 নম্বর আয়াতটা, দ্বিতীয়টা হচ্ছে 229 নম্বর আয়াত। সুতরাং এটা কার হক, আল্লাহর হক। দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উক্ত দণ্ডবিধির অপরাধ ও তার দণ্ড সুনির্ধারিত, একদম নির্ধারিত আছে, আগা পাছা কিচ্ছু নেই, হাত কাটা যাবে তো হাত কাটা যাবে, কবজি পর্যন্ত তো কবজি পর্যন্ত, তাই না, নির্ধারিত আছে। তিন নম্বর হচ্ছে দণ্ড দুইভাবে সাব্যস্ত হবে, দণ্ড কিভাবে সাব্যস্ত হবে, স্বীকার করার মাধ্যমে অথবা সাক্ষীর ভিত্তিতে। কেউ যদি এসে স্বীকার করে যে হ্যাঁ আমি চুরি করেছি, আমি ব্যভিচার করেছি, তো সেই ভিত্তিতে তার শাস্তি হবে, অথবা সাক্ষীর ভিত্তিতে, যদি ধরা পড়ে যে হ্যাঁ চারজন সাক্ষী দিয়ে বলে ব্যবচার করেছে, তাহলে তার দণ্ড তার হদ কায়েম করা হবে, কিংবা চারজন কিংবা সাক্ষী যদি বলে যে হ্যাঁ এ চুরি করেছে বা চুরির কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তার কি হবে, ওই দণ্ড কায়েম করা হবে সাক্ষীর ভিত্তিতে অথবা স্বীকারোক্তির মাধ্যমে। চার নম্বর হচ্ছে দণ্ডবিধি প্রয়োগ করবে কে, ব্যক্তি কোন সংগঠন না, কে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র রাষ্ট্র নেতা অথবা তার কোন নায়েব, যার মানে যেমন কোর্ট, কোর্টের অর্ডার আছে বা তার যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ফাঁসি দিতে হলে ফাঁসি দেবে, তারা কাটতে খুন করতে হলে খুন করবে, তারা হাত কাটতে হলে হাত কাটবে, ইত্যাদি। কোনো ব্যক্তি না, কাউকে হত্যা করতে হলে কোনো ব্যক্তি গিয়ে চুপচুপি চুপি লুকিয়ে লুকিয়ে হত্যা করবে এটা নয়, বরং রাষ্ট্রপ্রধান অথবা তার প্রতিনিধি প্রশাসন এই দণ্ডবিধি প্রয়োগ করবে, সাধারণ মানুষের জন্য তা প্রয়োগ করা বৈধ নয়। এখন আপনার বাড়িতে একজন ধরা পড়লো ব্যভিচার করেছে, তো তাকে 100 চাবুক মারবেন আপনি না, আপনার গ্রামের লোক মারবে, মাতবর মারবে, মারবে নাকি পঞ্চায়েতের লোক না ইউনিয়নের লোক মারবে? কেউ না। কে মারবে? হ্যাঁ, যদি ইউনিয়নের লোক দায়িত্বশীল থাকে সরকারের পক্ষ থেকে মারতে, একশো চাবুক মারার বা দণ্ডবিধি কায়েম করা, তাহলে আলাদা কথা। কিন্তু পাবলিক না, আম পাবলিক, সে দণ্ডবিধি কায়েম করতে পারে না, কারণ তাতে বিপত্তি আছে। আপনি মনে করেন এক বংশের লোক চুরি করেছে আপনার বাড়িতে, আপনি তার হাতটা কেটে দিলেন, তখন তারা বলবে এই তো হাত কাটলি কেন, চুরি করেছে কেউ, যেমন এখন বর্তমানে হাত কেন কাটবো, অপরাধ করছে জেল খাটবে না। আর আল্লাহর শাস্তি হচ্ছে কি, ওয়াসারিক ওয়াসারিকাত ফাতাউ আইদিয়াহুম জাযাআন বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ। আল্লাহর শাস্তি মানে নানা হাতটা কাটলে অক্ষম হয়ে যাও, ছেড়ে দাও, জেলে রেখে দাও, কয়েক বছর জেল দাও, নি ছেড়ে দাও, তাই না? কিন্তু এটা হচ্ছে মানুষের মন গড়া তন্ত্র, মানুষের মন গড়া তন্ত্র, তাতে সমস্যা আছে। হাত কাটলে সমস্যা, ব্যক্তিভাবে হাত কাটলে তখন তারা আবার আপনার হাত কাটতে চাইবে, আপনার মারামারি বেড়েই যাবে, মানে ঝগড়া ঝামেলা বেড়েই যাবে। এই জন্য কার পক্ষ থেকে এটা হবে? সরকারের পক্ষ থেকে, যাতে সরকারের বিরুদ্ধে কেউ কিছু ব্যবস্থা নিতে চাইলেও নিতে পারবে না। পাঁচ নম্বর, দণ্ডবিধিতে সুপারিশ বা ক্ষমা বৈধ নয়। যেমন আগে বলা হলো, দণ্ডবিধিতে সুপারিশ বা ক্ষমা বৈধ নয়। কিসে বৈধ? কেসাসে বৈধ। কেসাস মানে বুঝলেন তো, মনের বদলে কোন, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক ইত্যাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান হালাত শাফাআতুহু দুনা হাদ্দি মিন হুদুদিল্লাহ ফাকাদ দাদ্দাল্লাহ। যে ব্যক্তি সুপারিশ আল্লাহর হক দণ্ডবিধি কায়েম করতে বাধা সৃষ্টি করে, সে ব্যক্তি নিশ্চয়ই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বিরোধিতা করে। সুতরাং হক কায়েম করো না, এর হাত কাটা না হোক, একে জেলে দাও, বা এই চাবুক লাগানো না হোক, একে জেলে রাখো, বাস। এ যদি কেউ করে তো সে আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর আইনের বিরোধিতা করে। ছয় নম্বর হচ্ছে, অপরাধ প্রমাণে সামান্য সন্দেহ হলে দণ্ডবিধি প্রয়োগ করা যাবে না, অন্য শাস্তি দেওয়া যাবে। দণ্ডবিধি আছে বলেই যে প্রয়োগ করা হবে তা নয়, বরং সামান্য যদি সন্দেহ হয়, সামান্য সন্দেহ থাকে, তাহলে দণ্ডবিধি কায়েম করা যাবে না। মানুষ খুন করা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা কি, যাতে পাপ বন্ধ হয়, যাতে পাপ বন্ধ হয়। সামান্য যদি সন্দেহ থাকে তো খুন করো না, মানে দোষ সাব্যস্ত হলে দোষী কি পাক, শাস্তি পাক, কিন্তু কোন নির্দোষ ব্যক্তি যেন বিনা দোষে শাস্তি না পায়। সামান্য সন্দেহ যদি হয় তো তার শাস্তি দণ্ডবিধি কায়েম করা যাবে না। যেমন মনে করুন কারো দণ্ডবিধি হয়েছে হত্যা, হত্যা যেমন মনে করুন বিবাহিত ব্যবসায়ী, তাই না? তো সামান্য যদি সন্দেহ থাকে, চারজন সাক্ষী বললো, তার মধ্যে একজন বললো আমি ওই লেপ ঢাকা দেখেছিলাম, আর তিনজন বললো হ্যাঁ স্পষ্ট, কিন্তু একজন বললো না আমি ওই স্পষ্ট দেখিনি, তাহলে কি হয়ে যাবে? সেই হক যেটা যেটা হত্যা করা হতো সেটা মকুব হয়ে যাবে, যে শাস্তি কি হবে না, শাস্তি হবে অন্য শাস্তি, তখন তার জেল হবে, তার অন্য কিছু চাবুক হবে। কিন্তু যে নির্দিষ্ট, যেমন চোর ধরা পড়েছে, চুরি ভালো করে প্রমাণিত হয়নি, তখন হাত কাটা যাবে না, তা হয়তো জেল হলো, তার হলো চাবুক হলো ইত্যাদি, কিন্তু ওই দণ্ড কায়েম করা যাবে না। যদি আদনা কোন রকমের সন্দেহ তাতে আসে, তাহলে দেখবেন, এখানে দেখবেন সৌদি আরবে ব্যভিচার ঘটে না, ঘটে না, ব্যভিচার ঘটে, কিন্তু কোনদিন শুনেছেন যে হত্যা করা হয়েছে? কোনদিন শুনেছে? চাবুক মারতে অনেককে দেখেন মসজিদে, জামে মসজিদের সামনে, তো ব্যভিচারের ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে চাবি মারতে আমরা দেখি নাই, তো কেন দেখেন না? যেহেতু খুব সূক্ষ্ম বিষয়, চারটে সাক্ষী লাগবে, আর যদি সামান্য সন্দেহ হয় তাহলে সেই দণ্ড কায়েম করা যাবে না। এই জন্য দেখবেন আমাদের দেশে অনেক লোককে বলে, অনেক শিক্ষিত লোক, সামান্য ওরা প্রেম করে ভালোবাসা করে না হয় ব্যবচার করেই ফেলেছে, তার জন্য একবার হত্যা করে দেবে বিবাহিত হলে, এটাই আল্লাহ ভাই। কিন্তু এটা ভেবো না যে একবারে ধরা পড়লো আর হত্যা করে দিল, স্বামী দেখলো তার স্ত্রীর সঙ্গে একজন কেউ ব্যবচার করছে, গিয়ে তাকে হত্যা করবে স্বামী? না, স্বামীরও অধিকার নেই। আর যদি সরকারের কাছে পৌঁছানো হয়, সরকারও পারবে না হত্যা করতে যতক্ষণ না চারজন সাক্ষী উপস্থিত করা হয়েছে, এটা কি সম্ভব? এই জন্য সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখবে তার স্ত্রীর উপরে একজন পুরুষ চেপে আছে, সে চারজন সাক্ষী ডাকতে যাবে নাকি তরবারি দিয়ে দুজনের গর্দান উড়িয়ে দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, না, তুমি যখন তোমার স্ত্রীকে ব্যভিচার করছো, হাত বাইয়ে না, আও হাদ্দুন ফি যহরিক, প্রমাণ নিয়ে এসো, আর না হয় তোমার পিঠে চাবুক লাগবে। কিসের চাবুক? আসি চাবুক কিসে? অপবাদের চাবুক লাগবে। এবার তোমার স্ত্রীকে তুমি দেখেছো, তুমি না নিতে পারো, সেক্ষেত্রে লিয়ান আছে, আরো ব্যবস্থা আছে, কিন্তু হাত কায়েম করা যাবে না যতক্ষণ না সাক্ষী প্রমাণ উপস্থিত করেছো। নির্ধারিত দণ্ডবিধি হলো নির্দিষ্ট অপরাধের সর্বশেষ পর্যায়ে সর্বোচ্চ শাস্তি, তার বেশি শাস্তি দেওয়া বৈধ নয়। এটা হচ্ছে 7 নম্বর বৈশিষ্ট্য। চোরের হাত কাটা যাবে, তাই না? চোরের হাত কাটা যাবে কবজি পর্যন্ত, আপনি দিলেন কনুই পর্যন্ত কিংবা বাহু পর্যন্ত, চলবে না। যেটা শাস্তি নির্ধারিত আছে হাত হাত যেটুকু আছে সেইটুকুই বিধান প্রয়োগ করতে হবে, তাছাড়া কিছু না। এই হলো মোটামুটি হদের বৈশিষ্ট্য। দণ্ড কি শুধু পাপ বন্ধ করার জন্য নাকি পাপ খণ্ডন করার জন্য? তার মানে যে শাস্তিগুলো রাখা হয়েছে, যে চোরের হাত কাটা, এটা চুরি বন্ধ করার জন্যই, মানে এটা করলে চুরি বন্ধ হবে মানুষের কাছে। কিন্তু এটা কি যার যার হাত কাটা হলো তার চুরি ক্ষমা হয়ে যাবে? তার মানে তার পাপটা মাফ হয়ে যাবে, তার অপরাধটা কি ক্ষমা হয়ে যাবে? এই ব্যাপারে দুটো কথা শুনুন। দণ্ডবিধি এসেছে অপরাধীর অপরাধ বন্ধ করার জন্য, যাতে সে পুনর্বার আর ওই অপরাধে লিপ্ত না হয় এবং তা দেখে অন্যরাও কি পায়, শিক্ষা পায় এবং এই অপরাধে পদক্ষেপ না করে। তবে তা পাপ খণ্ডন করে এবং পরকালে শাস্তি মকুব করে কি না, এ নিয়ে দুই রকম বর্ণনা পাওয়া যায় শরীয়তে। দুই রকম বর্ণনা আছে, তার মানে শাস্তি দেওয়া হলো দুনিয়াতে, তো এই শাস্তি কি দুনিয়া শাস্তি থেকে যথেষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বলেছেন আখেরাতের আযাব দুনিয়ার আযাব থেকে অনেক ভারী, আর দুনিয়ার আযাব হালকা। তো তুমি স্বীকার করে না, শাস্তি নিয়ে নাও, তাহলে আখেরাতে আযাব যদি মকুব না হয় কমসে কম হালকা হবে, তাই না? কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে দুনিয়াতে শাস্তি ভোগ করলে আখেরাতে শাস্তি ভোগ করতে হবে না, কিন্তু কোন কোন বর্ণনায় পাওয়া যায় দুনিয়াতে শাস্তি ভোগ করবে উপরন্তু আখেরাতেও শাস্তি তাকে ভোগ করতে হবে, যদি না সে তওবা করে। তওবা করে আর নিশ্চয়ই জেল খানা দিয়ে থাকবে, আর শুনবে তার হাত কাটা, তওবা করবে না? মুসলিম হলে অবশ্যই তওবা করবে। যখন প্রমাণিত হবে চোর তার হাত কাটা যাবে, যখন প্রমাণিত হবে যে গর্দন কাটা যাবে, তখন সে আর জেলখানায় তওবা করবে না? করবে না। যখন তওবা কবুল হয়ে যাবে তখন কি হবে, আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে, আখেরাতে আর আযাব হবে না। এ ব্যাপারে যে বর্ণনাগুলো আছে, মহান আল্লাহ বলেছেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। সূরা মায়েদা 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে অশান্তি সৃষ্টি করে বেড়ায় যেমন সন্ত্রাসী ইত্যাদি, এরা তাদের শাস্তি এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে। শূলে চড়ানো আমরা দেখি নাই, কিন্তু আগে ছিল শূলে চড়ানো দেখেছেন, এইভাবে সেই শলাকা থাকে, রঘুনাথ তাকে শুয়ে দেওয়া হয়। বিপরীত দিক হতে তাদের হাত পা কেটে নেওয়া হবে, ডান হাত বাম পা কিংবা ডান পা বাম হাত এভাবে কেটে দেওয়া হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। তার মানে দেশ থেকে নির্বাসিত কোথায় যাবেন, কোথায় করবেন, তার মানে জেলে রাখা হবে দেশ থেকে, যেমন ওই যে গন্তনামার মতো জেল সমুদ্রের মাঝে সেখানে জেলে রাখা হবে। ইহকালে এটাই তাদের লাঞ্ছনা ও পরকালে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। তাহলে ইহকালে লাঞ্ছনা হলো, পরকালে মহাশাস্তি রয়েছে। বোঝা গেল কি, যে যদি দুনিয়াতেও শাস্তি আর আখেরাতেও শাস্তি, যে পাপ পাপের কথা উল্লেখ করা হলো। পক্ষান্তরে হাদিসের বর্ণনায় আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বা ইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়া ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু, তোমরা আমার হাতে বায়াত করো, সংগঠনের নেতার হাতে না, কোন পীর সাহেবের হাতে না, মাতবরের হাতে না, কার হাতে, রাষ্ট্র নেতার হাতে আমার হাতে বায়াত করো। কি কি মর্মে বায়াত করো? আল্লাহর সঙ্গে কোন কিছুকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না। ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ, সুতরাং তোমাদের মধ্যে যে তা পালন করবে তার পুরস্কার আল্লাহর দায়িত্বে। ওমান আসাবা মিন যালিকা শাইআন ফাউকিবা বিহি ফাহুয়া কাফারাতু, আর যে ব্যক্তি উক্ত কিছুতে লিপ্ত হবে এবং তাতে তাকে শাস্তি দেওয়া হবে, চুরি করা ধরা পড়ল, ব্যভিচারে ধরা পড়ল, শাস্তি দেওয়া হলো, তাহলে তার ওই শাস্তিটাই কাফফারা হয়ে যাবে, তার মানে কি আর আখেরাতে তার আযাব হবে না। ওমান আসাবা মিন যালিকা শাইআন ফাসাতারাহুল্লাহু আলাইহি ইনশা গাফারালাহু ওয়া ইনশা আযাবা, যদি ধরা না পড়ে, চুরি করলো ধরা পড়লো না, ব্যভিচার করলো ধরা পড়লো না, তাহলে কি হবে, তাহলে তার এবং আল্লাহর মাঝে তাকে ছেড়ে দেওয়া হবে। সে যদি তওবা করে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, না হলে না করো, তোবা না করো যদি মারা যায় কিয়ামতে আল্লাহ কি করবেন, ইচ্ছা করলে ক্ষমা করবেন, না হয় তাকে জাহান্নামে শাস্তি ভোগাবেন, কারণ কাফের নয়, কারণ মুশরিক নয়, তাই না? ব্যাস তাহলে আল্লাহ এবং তার মাঝে ছেড়ে দেওয়া হবে, ধরা না পড়লে সরকারের দায়িত্ব, যেহেতু ধরা পড়েনি তো সরকার আর কি করতে পারে। অন্য বর্ণনায় আছে, ফামান ওয়াফা মিনকুম ফাজরুহু আলাল্লাহ ওয়া মান আতা মিনকুম হাত্তান ফাউকিমা আলাইহি ফাহুয়া কাফারাতু, যে ব্যক্তি সুতরাং তোমাদের মধ্যে যে তা পালন করবে তার পুরস্কার আল্লাহর দায়িত্বে, আর যে ব্যক্তি কোন দণ্ডনীয় অপরাধ করবে এবং তার উপর দণ্ড প্রয়োগ করা হবে তা তার জন্য কাফফারা হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস। বেশ, দণ্ড পাওয়ার সাথে সাথে তওবা করে আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, দণ্ড পাক আর না পাক তওবা করে তো আল্লাহ ও তো ওর থেকে বড় গুরুতর পাপ ক্ষমা করেন, শিরকের পাপ ক্ষমা করেন, কুফরির পাপ ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করলে কোনো ব্যাপারই নেই, মহা ক্ষমাশীল এবং আল্লাহ তাআলা মহা দয়াবান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির ব্যাপারে বলেছিলেন যাকে ব্যভিচারের শাস্তি প্রদান করে হত্যা করা হয়েছিল, ওই যে মায়ের ব্যভিচারকে এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি কি করেছি, আমি ব্যভিচার করেছি, আমাকে শাস্তি দেওয়া হোক। তারপরে বারবার তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল, তারপর যখন নিজে স্বীকার করলো তখন কি করা হলো, তাকে পাথর মারতে আদেশ করা হলো। তখন তার জন্য তিনি বললেন, লা তাতাবা তাওবাতান লা উকসিমাত বাইনা উম্মাতিন লা ওয়াসিআতহুম, সে এমন তওবা করেছে যে যদি কোনো উম্মতের মাঝে বন্টন করে দেওয়া হতো তাহলে তা তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ আকবার। বুঝতে পারছেন যে তওবা যখন জেলে থাকবে এবং বলা হবে যে তোমার শাস্তি হলো কি, তোমাকে খুন করা হবে, তখন জেলে তার কি অবস্থা হবে, যখন জানতে পারছে যে অমুক তারিখে তাকে হত্যা করা হবে, সে কি করবে, আস্তাগফিরুল্লাহ বলবে না বলবে না, যে আল্লাহ যা করেছি ভুল করছি, ইমান যদি থাকে, আর ইমান না থাকলে আলাদা কথা। সুতরাং সে জেলে বসেই কিশোর করে দেবে, খাওয়া দাওয়া বন্ধ করে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মানুষ ক্ষমা করছে না, মানুষের তোমার শাস্তি আছে, শাস্তি আমাকে দেবে, কিন্তু পরকালে যেন আমি শাস্তি থেকে মুক্তি পাই, রেহাই পাই। আর যখন আল্লাহ তাআলা তওবা কবুল করে নেবেন ইনশাআল্লাহ, তো ওই লোক যে লোক ব্যভিচার করে নিজেকে নিজের জানকে সঁপে দিল, এই লোক এমন তওবা করেছে যে যদি একটা উম্মতের মাঝে বিলিয়ে দেওয়া হয়, বিতরণ করে দেওয়া হয়, তো সবারই জন্য যথেষ্ট হবে। আল্লাহ আকবার। তার মানে বুঝতে পারছেন যে কেমন তওবা। আর সেই গামেদিয়া মহিলার ব্যাপারে বলেছিলেন, তারপরেই এক মহিলা যখন বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচার করেছি, তো বলা হলো যে তুমি হয়তো অন্য কিছু করেছো, বলে না আমি পেটে বাচ্চা বেসে গেছে, অতএব এর থেকে বড় প্রমাণ কি? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে বাচ্চাটা হোক, তারপরে এসো, বাচ্চাটা হলো কোলে করে নিয়ে, দেখছেন কেমন তওবা বুঝেন, বাচ্চাটা কোলে করে নিয়ে, বাচ্চাটা এখন ছোট, কে দুধ খাওয়াবে, দুধ খাওয়া রুটি খেতে শিখবে, তখন এসো, রুটি হাতে ধরেই নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ তাহেরনি, আমার বাচ্চা এখন কি হয়েছে, রুটি খেতে শিখে গেছে। আনসারী এক সাহাবিকে বাচ্চার দায়িত্ব দিয়ে সাহাবাদেরকে বললেন যাও একে নিয়ে গিয়ে রজম করো এবং দণ্ডবিধি কায়েম করো। সে করলো, সে ইচ্ছা করলে ধরা নাও দিতে পারত, সে ইচ্ছা করলে যখন বললো বাচ্চা প্রসব করো তারপরে নাও আসতে পারত, তারপরে ইচ্ছা করলে মানে সে অন্য দেশে পালিয়ে যেত, বাঁচতে পারতো না, পারতো না, আল্লাহর কাছে তওবা করলে তওবা ক্ষমা হতো না, হতো না, কিন্তু সে চাইলো যে আমার দুনিয়ার শাস্তি হচ্ছে হালকা, আখেরাতের শাস্তি আমার যেন না হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকাত তাবাতান লাউ কুসিমাত বাইনা সাবঈনা মিন আহলিল মাদিনাতি লা ওয়াসিআতহুম, এই মহিলা এমন তওবা করেছে, এমন তওবা করেছে যদি মদিনাবাসীর 70 জনের মাঝে এই তওবাকে ভাগ করে দেওয়া হতো 70 জন লোকের জন্য যথেষ্ট হতো। তার মানে 70 জন লোকের তওবার সমান এর তওবা ছিল। ওয়া হাল ওয়াজাদাত আফদালা মিন আন জাদাত বি নাফসিহা লিল্লাহি আজওয়াজাল, এর থেকে কি আর বড় কিছু হতে পারে যে সে মহান আল্লাহর জন্য নিজের প্রাণকে কুরবান করে দিল। আল্লাহ আকবার। তাহলে বোঝা গেল যে পাপ আছে, কিছু কিছু পাপ আছে যে পাপের শাস্তি দুনিয়াতে ভোগ করলে আখেরাতে ভোগ করতে হবে না, বিশেষ করে তওবার সাথে হলে, তওবার সাথে হলে সমস্ত পাপই মাফ হয়ে যাবে, ফলে আখেরাতে আর ওই পাপের শাস্তি ভোগ করতে হবে না। কিন্তু মুশকিল হচ্ছে তওবা না করলে পরকালে শাস্তি হবে কি না, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের আয়াতে রয়েছে, সম্ভবত সেটা তওবা না করে মারা গেলে, তওবা না করে মারা যায় তো আল্লাহ তাআলার আছে যে এটা হচ্ছে যারিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে তাদের বড় শাস্তি আছে। তো যদি তওবা না করে মারা যায় তারপরেও সে কাফের যদি না হয় আল্লাহর এখতিয়ারে থাকবে, আল্লাহ চাইলে ওই যে বলছেন আল্লাহ লা ইয়াগফিরু শিরকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তো সেই এখতিয়ারের মধ্যে থাকবে, সেই মাশিয়াতের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন আর না চাইলে তাকে শাস্তি ভুগিয়ে, যদি তৌহিদবাদী হয় তৌহিদের ফজিলতে তৌহিদের গুণে সে জান্নাতবাসী হবে। এ ছিল দণ্ড সম্পর্কিত কিছু কথা। এবার আমরা আগামীতে আলোচনা করব ইনশাআল্লাহ কোন কোন পাপে দণ্ড আছে। আজকে দণ্ড সম্পর্কে বিশেষ করে একটা কথা মাথায় রাখুন যে দণ্ডবিধি প্রয়োগ করবে কে। আপনারা শুনেছেন সৌদি আরবে বা আরব দেশে একটা জিনিস চালু আছে, সেটা হচ্ছে কাতলু শারাফ, মানে ফ্যামিলিতে যদি কেউ ব্যভিচার করে, পুরুষ মানুষ ব্যভিচার করলে ধরা পড়লে হয়তো সেরকম হয় না, এটা মেয়েদের প্রতি একটা অতিরিক্ত এদের দুর্বলতা বা অত্যাচার বলতে পারেন, যদি কোনো মেয়ে বাড়ির কোনো মেয়ে কারো বোন যদি ব্যভিচারে ধরা পড়ে তখন ভাই তাকে কি করে সম্মান বজায় রাখার জন্য হত্যা করে, এটা নাকি সম্মান বজায় রাখার হত্যা বলে, এটা কি জায়েজ? আমার বোন আমার মেয়ে আমার সে অন্যায় করেছে আমি তাকে হত্যা করবো, হবে কি না? মারার অধিকার আছে, তোমার ছেলে নামাজ পড়ে না তুমি তাকে মারো, তারপর তাকে মেরে ফেলবে না, ব্যভিচার করেছে ধরা পড়েছে তা তুমি তাকে যদি একান্ত শাস্তি দিতে চাও তাহলে সরকারের হাতে তুলে দাও, তুমি না। এ সম্মান বাঁচানোর জন্য যে ও অমুককে বিয়ে করলো মানা করলাম, যে আমার দেশেও হয়, আমাদের দেশেও দেখেছেন কত মানে ভালোবাসা করে বেরিয়ে যায় যে কোর্টে বিয়ে করে, মা বাপ মেনে নেয় না, যখন মেনে নেয় না তখন কি করে, বাপ যদি প্রভাবশালী হয় তাহলে মেয়েকে কি করে খুন করে, অনেক সময় জামাইকে খুন করে। এই খবর আপনারা অহরহ শুনছেন, দেখবেন টিভিতে আসছে পত্রিকায় আসছে। তো এই অধিকার মা বাপের নেই, এই অধিকার ভাইয়ের নেই যে তাকে খুন করবে। প্রথমত যদি অবিবাহিতা হয় তাকে খুন করা যাবে না, তাকে কি করতে হবে, চাবুক লাগাতে হবে। এই চাবুকটাও ভাই লাগাতে পারে না, কে লাগাবে? সরকার লাগাবে। এখন প্রশ্ন হবে বাদশাহ এখনই বলবে, হুজুর যদি মুসলিম সরকার না থাকে, এখনই বাদশাহ বলবে যদি মুসলিম সরকার না থাকে তাহলে কে করবে? হ্যাঁ, তাহলে কি গ্রামের লোক করবে, পাড়ার লোক করবে, কে ইমাম সাহেব করবে? না, কেউ করবে না। তবে কি তাকে ছেড়ে দিতে হবে? না, তাই সমসামাজিক ভাবে মোটামুটি যেটা আছে সেই রূপ তাকে শাস্তি তাকে উপদেশ দেওয়া হবে, কিন্তু দণ্ডবিধি কায়েম করতে পারবে না। দণ্ডবিধি একমাত্র কায়েম করবে কে, যদি মুসলিম সরকার থাকে, না থাকলে আপনি বা আপনার সমাজ বা আপনার মাতবর করবে যে সরকার নেই যখন, তখন আমাকে দায়িত্ব নিতে হবে, আইনের দায়িত্বটা নিজের হাতে তুলে নিলেন, যেমন হিরোরা করে থাকে, তাই না? না, এরকম চলবে না, এটা ইসলাম বহির্ভূত কাজ, মাথা গরম করে লাভ নেই। সরকার নেই অথবা আমি আমি তার দায়িত্বশীল আমি করব, এ দায়িত্ব আপনাকে কে দিল? সরকার যদি বলে যে আমরা আমাদের এই বিধানে শাস্তি নেই, ও পরকালে শাস্তি পাবে। এখন আপনি জানছেন যে যে আল্লাহ রাসূলকে গালি দেবে সে দুনিয়াতেও শাস্তি পাবে। এখন সরকার নেই, মুসলিম সরকার নেই, মুসলিম ইসলামী আইন নেই, সে যখন প্রয়োগ করছে না তখন আপনি নিজে তাকে গিয়ে হত্যা করবেন, এটা হতে পাবলিক পারবে, এটা হতে পারে না। সরকারের দায়িত্ব, সরকার যদি পালন না করে সরকার হিসাব দেবে, আপনার দায়িত্বে নেই, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন না কেন তুমি হত্যা করবে, তাই না? সুতরাং নিজে নিজের দায়িত্ব নিজে পালন করলে পরে সবাই বেঁচে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, ইনশাল্লাহ আগামী চার আলোচনা আছে, আমরা শুনতে থাকবো, থাকতে থাকবো, আর শুধু বাঁচার জন্য, আর শুধুমাত্র যে এইসব দণ্ড কিভাবে কায়েম হয়, পাবলিকে কায়েম করতে পারে কিনা, আর বিশেষ করে আমরা সেই সমস্ত অপরাধ থেকে দূরে থাকবো। কিছু কিছু মানুষ আছে দণ্ড জানে না ফলে পাপ করে। আমি এক কোর্টে এক অনুবাদে গেছিলাম, তো সেখানে ব্যভিচারে ধরা পড়েছে, তো ব্যভিচারে ধরা পড়লে সে স্বীকার করেছে যে হ্যাঁ আমি তার সঙ্গে ব্যভিচার করেছি, তুমি কিভাবে করেছো সব যেমন হয় আপনারা জানেন, মানে বললো যে স্ত্রীর সাথে যেভাবে করে আমি ওইভাবেই করেছি। তুমি বিবাহিত না অবিবাহিত? বললে আমি বিবাহিত, আমার একটা মেয়েও আছে। বুঝতে পারলে? এই তো কাজীরা অবাক, কি ব্যাপার, এরকম ভাবে স্বীকার করছে কেন? তাই বললাম কি ব্যাপার, আর তুমি হুজুর আমি তো বিয়ে করবো, ওকে বিয়ে দেবে না? তার মানে দেশের নিয়ম হচ্ছে ধরা পড়লেই বিয়ে দিয়ে দাও, তাই না? আমাদের দেশের ব্যভিচারের শাস্তি কি ধরা পড়লেই বিয়ে দিয়ে দাও। ভাবছি কি সৌদি আরবে বউ ছাড়া আছি, এখানে যদি বিয়ে দিয়ে দেয় তো মজা করে এখানে থাকা হবে, যেমন অনেকে মজা করে থাকছে। দেশে বউ আছে আর এর দেশে স্বামী আছে, আর এখানে এসে বিয়ে করছে, একটা ভুয়াও কাগজপত্র জমা করে খুব মজা লুটছে। তারপর যখন দেশে যাচ্ছে তখন তালাক দিচ্ছে না দিচ্ছে, এ আমরা গেল ও আমরা গেল, এরকম কন্ট্রাক্ট বিয়ে চলছে না চলছে না? আমাদের চোখের সামনে চলছে, নাকের ডগাই হচ্ছে। এ ভাবছি কি যে আমি যদি স্বীকার করি, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমি বিয়ে দিয়ে দেবে, খালাস এখানে মজা করে থাকবো। কাজের অবাক, তবে নিয়ম হচ্ছে স্বীকার করতে পাঁচ পাঁচবার স্বীকার করাতে হবে, যে পাঁচবার মজলিস চেঞ্জ করে আবার পাঁচজন কাজীকে ডেকে বসিয়ে সে মানে কি করা যাবে, তো হত্যা করতে হবে। তো অবাক হচ্ছে ওরা। আমি বললাম যে আমাকে যদি একটু অনুমতি দেন একটা কথা বলবো, আমি তো অনুবাদক, আমি তো অন্য কিছু নাই। তো বলছে বলো। বলছেন জর্জ, বলছেন আমি বললাম জর্জকে যে ও এর যে বিধান, এর যে শাস্তি জানে না, তার জন্য এইভাবে ও স্বীকার করছে। ওর ধারণা কি যে যখন ব্যভিচার প্রমাণিত হবে, আমাদের দেশের আইনে যেমন হয় সমাজে হয়, ধরা পড়লে বিয়ে দিয়ে দেয়, ও ভাবছে কি মেয়েটাকে বিয়ে দেওয়া হবে, ওকে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ এটা কি হয় নাকি? মাই হোম কি হাজা মুসলিম বাংলাদেশ হাজা দৌলা মুসলিমা কে বাংলাদেশ দৌলা মুসলিমা বলে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যে মুসলমান সেটা তো নয়। বাংলাদেশের বহু মুসলিম, দেশের বহু মুসলিম মুসলিম ইসলামী আইন জানে না, বোঝাটা হতে পারে না, আমার হতে পারে না, তুমি জিজ্ঞেস করে দেখো। বলছে বেশ ঠিক আছে জিজ্ঞেস করো। তো আমি জিজ্ঞেস করলাম, বলছে না আমি জানি না। তো আপনি জানেন যে আপনার শাস্তি কি? বলছে না আমি জানি যে বিয়ে করিয়ে দেবে। মাশাআল্লাহ। তারপরে আপনার শাস্তি হলো আপনাকে ওই মরুভূমিতে নিয়ে গিয়ে গর্ত করে কোমর পর্যন্ত গর্ত করে পাথর ছুঁড়ে মারা হবে, তখন ওর চেহারা পাল্টে গেছে। তাহলে কি হবে? তাহলে কি হবে আপনি বলুন এবারে। তখন এবারে তো কোন কোন জায়গাতে মানে শুধু এই দণ্ড যাতে কায়েম না হয়, বুঝতে পারছেন, অনেক জায়গাতে বহু কিছু করা হয়, অনেক জায়গাতে বলে শিখিয়ে দেওয়া হয়, তুমি বলবি এক মিথ্যা কথা বলবি যাতে করে এই দণ্ডটা না। তখন পাল্টে গেল, সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলছে কি, তা আমার বিয়ে হয়নি, সঙ্গে সঙ্গে বলছে না আমার বিয়ে হয়নি। দেখলাম কাজী সাহেব বলছে ও তাই নাকি, হ্যাঁ এই তো মজা দে। তারপরে বলছে বিয়ে হয়নি, ঠিক আছে পাসপোর্টে দেখো। মুশকিল হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্টে বইয়ের নাম লেখা থাকে, এই বাংলাদেশি পাসপোর্টে বইয়ের নাম নেই, তাই না? আছে বাংলাদেশি বাংলা এ এক সমস্যা। এখন লিখছে, তাহলে এখন লিখছে, যখন আমার বিচার ব্যবস্থাটা ছিল, বিচারের ব্যাপারটা ছিল, আমি পাসপোর্টের প্রতিটা পাতা উল্টে দেখেছি, কোন জায়গাতে নাম নাই, অথচ ইন্ডিয়ান পাসপোর্টে আছে। যাই হোক, তো পেলাম না, তো এখন কি করে প্রমাণ করবে, কে যাবে দেশে? বলছে আমি বিয়ে করিনি, এখন বলছে আমি বিয়ে হয়নি। ঠিক আছে, ওই যে শুভহার পাওয়া গেল, ওকে ওই খুন করা হলো না, ওই চাবুক চাবুক লাগানোর ব্যবস্থা করা হলো। তো না জেনে অনেকে এখানে দেশে এসে অনেকে পার করে, একজন এসছে মাত্র তিন মাস হয়েছে, এসে এবারে একটা সৌদির বাসা চেঞ্জ করছে, সেখানে গেছে, মানে না জানলে যা হয়, সে এখন সৌদির বেডরুম থেকে মালগুলো সরিয়ে নিয়ে যাচ্ছিল, তো সেই বেডরুমের পিছনে একটা বাঁধানো পিকচার ছিল, ওই বাড়ির বইয়ের বাঁধানো পিকচার ছিল, তাও হাফ ছবি, ফুল ছবি না, তাও সেক্সি ছবি না, এমনি সাধারণ ছবি ছিল। তো ও করেছে কি, ওই ছবি থেকে ওই ছবিটা বের করে নিয়ে, মানে পিকচার থেকে ছবিটা বের করে নিয়ে পকেটে ভরে নিয়েছে। এবার সৌদির জ্ঞান হয়ে যায় এখানে ছবিটা কি হলো, হ্যাঁ আন্তাশিল আন্তাশিল মাফিসিল মাফিসিল, এ ভারী মুশকিল। তো রাগ হয়ে গেছে সৌদি, পুলিশকে টেলিফোন করে দিয়েছে, পুলিশ এসে বলছে ধরেছে, ধরে এবারে তার সার্চ করেছে, পকেট থেকে ছবিটা বেরিয়ে গেছে, বুঝতে পারলেন, পকেট থেকে ছবিটা বেরিয়ে গেছে। এবার এলো কোর্টে, এলো আমাকে ডাকলো, আমি গেলাম তর্জমা করতে হবে। তখন জিজ্ঞেস করলো বলো ছবিটা কেন নিয়েছিল, তো বলছে হুজুর দেখার জন্য, সৌদি মেয়ে কেমন তাই দেখবো, সৌদি মেয়ে দেখতে পারো না, তো ঢাকা থাকে, তো এইভাবে ছবি নিয়ে দেখতে হবে, ছবিটা আছেটা কি, না সেক্সি ছবি, না কোনো ফুল ছবি, হাফ ছবি। তো বলছে আমি এমনি নিয়েছিলাম, আমি জানি না এসব কে, এত কড়া আমি জানি না, হ্যাঁ তো বাংলাদেশ মনে করছিলেন না, রাস্তাঘাটে এমনিতেই ছবি টানা মাথায় এখানে নেই, তাই আপনি ওই ছবি নিয়ে পকেটে রাত্রে বেলায় দেখতেন, তাই না? এক বাসায় গেলাম, সেখানে বালিশটা তুলে দেখেছি, বালিশটা যেমনি তুলেছি দেখছি একটা পেপার বই, পত্রিকা রয়েছে, পত্রিকাতে বেশ সুন্দরী সুন্দরী বইয়ের ওই সিনেমা সিনেমা জগতের পত্রিকা, তো বাবা সেই মহিলার উপরে ওই যে কোন কোন অভিনেত্রী নাম করছি না তার উপরে লেখা আছে চুম লাভ অমক তমক কিস কি কি, তার মানে ওই ছবি দেখে ও রাত্রে কল্পনা করতো কিছু। আউযুবিল্লাহি মিন যালিক, শাস্তি হলো কি 30 চাবুক তারপরেই ফ্লাইট, 30 চাবুক তারপরেই ফ্লাইট। কত লাখ টাকা খরচ করে এসছে? প্রায় 5-6 লাখ টাকা খরচ করে এসছে। কমাস ছিল 3 মাস, 3 মাসে কি কামিয়েছে? এখন সৌদি একটা মেয়ের ছবি কামালো করে উড়ে গেল বাংলাদেশে, আর 30 খানা চাবুক খেয়ে গেল লোকের সামনে। বুঝতে পারছেন তো, এগুলো জানা দরকার, এগুলো জানা দরকার যে আমাদের আইন কানুন না জানার ফলে আমাদের অনেকে পাপে লিপ্ত হয়। এই জন্য আমাদের উদ্দেশ্য এই পাপের ধারাবাহিক আলোচনা করছি, কি উদ্দেশ্য? আমরা শুধু আনন্দ নেওয়া ফুর্তি নেওয়া এতে ব্যাপার কিছু না, মানুষকে জানাচ্ছি যে সাবধান হও, সতর্ক হও, নচেত পরকালের শাস্তিতে যদি বিশ্বাস না হয় দুনিয়াতেও শাস্তি আছে, বিশেষ করে সৌদি আরবে থাকাকালে। বাংলাদেশে তো বুঝতেই পারছেন যে সব সবাই স্বাধীন, সেখানে হয়তো টাকা দিয়েও পাঠা যায়, তাই না? টাকা দিল, ঘুষ দিল, কিংবা কোনো মন্ত্রী আছে, কেউ কমরেড আছে, তার তার তাকে ঘুষ দিলে বাঁচা যায়, কিন্তু এখানে বাঁচার উপায় নেই, এখানে সব সাঁড়াশি আর জাতি। বুঝতে পারছেন? অতএব সাবধান, সাধু সাবধান। সরিষা কি বলে না আমাদের, তিলকে বাড়ি দিতে দেখে সরিষা হাঁ করে, তিল বলছে ওটা কি বলে, মশনে বলে আমাদের দেশে, মানে দানাটা বের করা হয় না, খুব বাড়ি লাগাতে হয়। সরিষা না, সরিষা না, মশনে বলে, তাই না? কি নাম আছে? হ্যাঁ, মশনেই বলে, ও বাড়ি দিতে হয় তবে বের হয়। তো আমাদের দেশের চাষিরা বলে যে এর বাড়ি দেওয়া দেখে তিল আছে না আপনি ফিরে যায়, সর্ষে দেখেছেন আপনি ফিরে যায়, বলবেন আমাকেও বাড়ি মারবে। এই জন্য সাবধান, সাবধান হয় না আপনিও বাড়ি খাবেন, এই জন্য বলা আর কি। আল্লাহ তালা আমাদেরকে তবে দেখে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।